আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঢাকা শহরের লালমাটিয়া এলাকায় অবস্থিত উইটন ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে আপনাদের সাথে আমি একত্রিত হতে পেরে আমার নিজেকে ধন্য মনে করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আসলে আমিও শিক্ষক, আমি নিজের পেশাও শিক্ষকতা পেশাই আমার, তো আপনারাও আলহামদুলিল্লাহ শিক্ষক। আপনাদেরকে শেখানোর কিছুই নাই, কারণ আপনারাই তো জাতিকে জ্ঞান বিতরণ করেন, শিক্ষা দেন, এই জাতির শিক্ষক। আসলে আমাদের জানা জিনিসগুলোই, আমার থেকে আপনারা অনেকে জিনিসগুলো আরও ভালো জানেন, কিন্তু অনেক জানা জিনিসও দেখা যায় যে আমরা সবসময় আমল করি না, আমাদের মধ্যে চর্চা থাকে না। যখন আরেকজনের মুখ থেকে শুনি তখন এটা আমল করার প্রতি আমাদের গুরুত্বটা বাড়ে, এই জন্যই আমরা একজন আরেকজনের সামনে কথা বলা। তো আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে বিষয়টি তুলে ধরব যে আমরা শিক্ষক, এটাই হলো আমাদের মূল পরিচয়। আমরা ইচ্ছা করলে অন্যান্য পেশাও অবলম্বন করতে পারতাম, আমাদের এই সুযোগ ছিল, সবাইরই কম বেশি অন্যান্য পেশা অবলম্বন করার সুযোগ ছিল। আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতাম, তারপরে অন্যান্য অনেক কাজ করার, অনেক পেশার সুযোগ আছে এই দেশে, এবং এই দেশে সবচেয়ে সুযোগ সুবিধা কম পায় শিক্ষকেরা। বাংলাদেশে সকল পেশার মধ্যে সবচেয়ে কম সুযোগ সুবিধা এবং কম মর্যাদা পায় বাংলাদেশে শিক্ষক। পৃথিবীর অন্যান্য অনেক দেশে শিক্ষকেরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায়, মর্যাদা পায়, কিন্তু এই দেশে সবচেয়ে কম। কিন্তু তারপরেও আমরা অন্যান্য পেশায় না গিয়ে শিক্ষকতা পেশায় এসেছি, এর পিছনে কয়েকটি কারণ নিহিত আছে, এগুলো আপনারাও জানেন। যে প্রথম কারণ হলো এই পেশাটা একটা সম্মানের পেশা, এটার দুনিয়াবি জাগতিক হয়তো সুযোগ সুবিধা কম, বেতন কম থাকে, সুযোগ সুবিধা কম থাকে, কিন্তু এটার যে সম্মান, একজন শিক্ষক সমাজে, দেশে, পরিবারে, সব জায়গায় যে সম্মান পান, এটা অন্য কোনো পেশার মানুষ এত সম্মান পান না। অনেকে কোটি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু এত সম্মান পান না যে সম্মানটা শিক্ষক পান। এই সম্মানের দিকে তাকিয়েই দেখবেন যে একজন প্রাইমারি স্কুলের টিচার গ্রামে একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন, কিন্তু তিনি যেই বেতন ভাতা সম্মানই পান, ওই বেতন ভাতা দিয়ে তার পরিবার চলে না, কিন্তু তারপরেও তিনি শিক্ষকতা পেশাকে ধরে রাখেন, কারণ তার ছাত্ররাই পরবর্তীতে এই দেশের বড় বড় সচিব হন, মন্ত্রী হন, এমপি হন, অনেক বড় বড় কিছু হন। কিন্তু তারা যখন গ্রামে যায় তখন ওই স্যারকে দেখলে স্যারকে সম্মান করে, সালাম করে, এই সম্মানটা অন্য কোনো পেশার মাধ্যমে পাওয়া যায় না। তা আলহামদুলিল্লাহ আমরা এরকম একটি সম্মানিত পেশায় অংশগ্রহণ করার আল্লাপাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত এই পেশাটা নবীওয়ালা পেশা, মানে যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুসসালাম নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সকল নবী রাসূলের, সকল আম্বিয়া আলাইহিমুসসালামের একটা পেশা ছিল, কিন্তু সেই পেশার পাশাপাশি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নবুয়তের দায়িত্ব, রেসালতের দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্বটা ছিল মূলত আপনার শিক্ষকতার এই কাজ। অর্থাৎ এই জাতিকে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে শিক্ষক বানিয়ে আল্লাপাক পাঠিয়েছেন। এই জন্য সহি আল বুখারীর একটি গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন, মা বাআথাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়ারা আল গানাম, আল্লাহ পাক পৃথিবীতে এমন কোন নবী প্রেরণ করেন নাই যে নবী ছাগল চড়ান নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও কি ছাগল চড়াইছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু আর আহা আলা কারারিতা লি আহলে মাক্কা, আমিও মক্কাবাসীদের অল্প কয়েক কিরাত বিনিময়ে, মানে অল্প কয়েক টাকার বিনিময়ে আমিও ছাগল চড়াইতাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে এই ট্রেনিংটা কেন দিলেন? এটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে যে নবুয়তের দায়িত্বটা দিবেন তখন মানুষ চড়াইতে হবে, মানুষকে শিক্ষা দিতে হবে, মানুষের শিক্ষক হবেন। তো মানুষের শিক্ষক হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাগলের শিক্ষক বানিয়েছেন, কারণ মানব জাতিটা মানুষটা ছাগলের থেকে মারাত্মক। ছাগল চড়ানো যত কঠিন, ছাগলকে শিখানো যত কঠিন, তার থেকে মানুষকে শিখানো আরও অনেক বেশি কঠিন। ছাগলের এমন কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো মানুষের মধ্যেও আছে, অনেকগুলো কঠিন কঠিন অভ্যাস আছে। যেমন ছাগল যদি সামনে কোনো বিপদ দেখে, পানি দেখে, কিছু দেখে, তখন খুঁটি ধরে। এই খুঁটি ধরার পরে তার জান যাবে, কিন্তু সে আর সামনের দিকে যাবে না। মানুষ যদি দেখে তার সামনে এই কাজটা করলে কোনো বিপদ আছে, তাহলে তার জান যাবে কিন্তু আর সামনের দিকে যাবে না। এরপরে ছাগল যদি 1000 থাকে, সেখান থেকে আপনার 4-5টা ছাগল, বেশি দরকার নেই, 4-5টা ছাগল যদি আপনি দৌড়ে একদিকে নিয়ে যান, বাকিগুলোকে যত বাধা দিবেন আর কিছু শুনবে না, সব পুরো 1000-ই একদিকে যাবে। মানুষের মধ্য থেকে একটা দল বা একটা গ্রুপকে, কিছু মানুষকে যদি এক জায়গায় নিয়ে যাওয়া যায়, তখন বাকি মানুষদেরকে যত বলবেন, কারণ এরা কি কিছু না পাইলে গেছে নাকি, এত লাখ লাখ মানুষ এখানে যাইতেছে, এমনি যাইতেছে, আপনি আর যত কোরআন হাদিস যা বুঝাবেন কোনো কাজ হবে না, ছাগলের অভ্যাস। এইরকম অনেকগুলো ছাগলের অভ্যাস মানুষের ভিতরে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামকে প্রথম এই ছাগল চড়ানোর অনুশীলন করাইছেন, তারপরে মানব জাতির শিক্ষক হিসাবে, মুআল্লিম হিসাবে আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দিয়েছেন। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মদিনাতে আসছেন, প্রথম আসছেন, নতুন ইসলাম গ্রহণ করছেন, মসজিদে সলাত আদায় করতেছেন, এমন সময় পাশে একজন হাসি দিয়ে উঠছে সলাতের ভিতরে। তো যিনি হাসি দিছেন তিনি জানেন যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সলাতের ভিতরে বলা যায় না, তিনি বলেন নাই। উনি শুনছেন যে এক মুসলিমের উপরে আরেক মুসলিমের অনেকগুলো হক আছে, তন্মধ্যে একটি হলো যে যখন কোনো মুসলিম হাসি দিবে হাসির জবাব দেওয়া। তো উনি সলাতের ভিতরেই একজন হাসি দিছে আলহামদুলিল্লাহ বলে নাই, কিন্তু উনি জোরে চিৎকার দিয়ে বললেন যে ইয়ারহামুক আল্লাহ, কারণ উনি এখনও জানেন না যে সলাতের ভিতরে কথা বলা যায় না বা জবাব দেওয়া যায় না। এখন উনি ইয়ারহামুক আল্লাহ বলার পরে ওনার চতুর্দিক থেকে সবাই ওনার দিকে চোখ বড় করে করে তাকাইতেছে যে কোন লোকে সলাতের ভিতরে ইয়ারহামুক আল্লাহ বলে চিৎকার দিতেছে, ও তো নামাজে ভাঙে গেছে। ও সবাই ওনার দিকে তাকায়, উনিও আরও ক্ষেপতেছেন যে আমি তো একটা ভালো কাজ করছি, আমি তো খারাপ কিছু করিনি, আমি তো একটা হাসির জবাব দিছি, একজন মুসলিমের হক আদায় করছি, আমার দিকে এরা কেন বড় করে করে তাকায়। সলাত শেষে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকটে বিষয়টা বলা হইল, তখন নবী সাল্লাহ সাল্লাম বুঝতে পেরেছেন যে এই সাহাবি নতুন ইসলাম গ্রহণ করেছে। তাকে এত সুন্দর করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, পরে তিনি সকল সাহাবিদের নিকটে গিয়ে বলছেন, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বাআদাহু আহসানা তাআলিমান মিনহু, যে আমার জীবনে এর আগে এবং এর পরে তালিম দেওয়ার ক্ষেত্রে, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এর থেকে সুন্দর মুআল্লিম, এর থেকে ভালো, এর থেকে উত্তম শিক্ষক আমার জীবনে আমি আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন শিক্ষক ছিলেন যে সাহাবায়ে কেরাম তার ছাত্ররা সাক্ষ্য দিয়েছেন যে তার থেকে উত্তম শিক্ষক তারা জমিনে আর দেখেন নাই। এক সাহাবি আমরা সকলে জানি প্রসিদ্ধ ঘটনা, যে মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দিচ্ছিলেন, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অনেক মিথ্যা কথা শুনছেন, ইসলামের প্রতি তার অন্তরে একটা বিদ্বেষ, হিংসা জেগে উঠছে, উনি মসজিদে নববীতে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দিচ্ছে। সাহাবাই কেরাম সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন যে এই কোন বেয়াদব যে মসজিদে নববীর ভিতরে এসে এইভাবে এই কাজ করতেছে। তখন কয়েকজন সাহাবি দাঁড়িয়েছেন তাকে ধরার জন্য। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তাকে ছেড়ে দাও, তাকে প্রস্রাব করতে দাও। প্রস্রাব শেষ হয়েছে, তারপরে নবী সাল্লা সাল্লাম তাকে ডাকছেন, ডেকে বললেন ইন্নামা হিয়া লিজিকরিল্লাহ ওয়াসলা, যে এটা তো মসজিদ, এটা আল্লাহর জিকিরের জায়গা, সলাতের জায়গা, এখানে তো এগুলো করা যায় না, প্রস্রাব পায়খানা করা যায় না। মানে এত সুন্দর করে বলছেন, এই বলার দ্বারা এই সাহাবি সাথে সাথে ইসলাম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন যে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে এতদিন যা শুনেছিলাম কিন্তু এখানে এসে আমি সম্পূর্ণ ব্যতিক্রম দেখতে পেয়েছি, সুবহানাল্লাহ। তাহলে শিক্ষক এমন হবে যেই শিক্ষকের আখলাকে কথাবার্তায় ছাত্রের জীবন পরিবর্তন হয়ে যাবে, ছাত্রের চিন্তাধারা আমল আখলাক সার্বিক পরিবর্তন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের শিক্ষক ছিলেন। আরেকটি প্রসিদ্ধ ঘটনা বুখারি এবং মুসলিমের হাদিসে এসেছে যে একজন যুবক আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, এসে বললেন ইয়া রসুলাল্লাহ ইদান লি বিজ্জানা। একজন যুবক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আমাকে জানা করার, ব্যভিচারের অনুমতি দিন। অন্যান্য সাহাবিরা তো ক্ষিপ্ত, এত বড় দুঃসাহস এই যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই জাতীয় কথা বলার সাহস পেয়েছে, সবাই তাকে মানে পাইতেছে না, সেখানে তাকে গণপিটনি লাগাই দিক, এরকম অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে বলেন যে তোমরা তাকে কিছু বলিও না, উদ্নুহ, তাকে আমার নিকটে নিয়ে আসো। পা দানা মিনহু, তাকে একেবারে নিকটবর্তী করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসলো। বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতুহিব্বুহু লি উম্মিকা, যে যুবক শুনো তোমার মা কারো সাথে জানা করুক, এটা কি তুমি পছন্দ করো? বললো যে আল্লাহর কসম না, আমি এটা পছন্দ করি না। আচ্ছা, তোমার বোন কারো সাথে জানা করুক, এটা তুমি পছন্দ করো? না। তোমার খালা কারো সাথে জানা করুক, পছন্দ করো? আল্লাহর কসম না। তোমার ফুপু কারো সাথে জানা করুক, এটা পছন্দ করো? আল্লাহর কসম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আমার কাছে এসেছো জানার অনুমতি নেওয়ার জন্য, তো তুমি যাদের সাথে জানা করবা এরা কারো মা, কারো খালা, কারো ফুফু, কারো বোন, এরকমই তো এরা, কারো না কারো এরকম হয়, তো সেও তো এটা পছন্দ করে না। তখন এই যুবক সাথে সাথে চোখের পানি ফেলে দিল, তার ভিতরে বুঝটা এসে গেল যে আসলে তো কথা বাস্তব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকের জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা তাহহির কালবাহু ওয়া হাসসান ফারজাহু ওয়াগফির জামবাহু, হে আল্লাহ এই যুবকের সমস্ত গুণা আপনি মাফ করে দিন, তার চরিত্রকে আপনি পবিত্র করে দেন, তাকে জেনা বেবিচার থেকে মুক্ত সৎ চরিত্রের অধিকারী বানিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি দোয়া। যেই সাহাবি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন এরপর থেকে আমরা কখনো এই যুবককে কোনো নারীর দিকে, বেগানা নারীর দিকে দৃষ্টি তুলে তাকাইতে আমরা কখনো আর দেখিনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় যদি যুবকটাকে ধমক দিতেন যে হেই আমার কাছে কেন এই জাতীয় কথা নিয়ে আসছো, এটা বেয়াদবি, ধমক দিলে কিন্তু সে আর এই পরিবর্তনটা তার মধ্যে আসতো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তালিম দিতেন যে তালিমে একজন মানুষের জীবন আগাগোড়া পরিবর্তন, মানে বাহ্যিক শুধু চেহারা সুরতের পরিবর্তন না, আমরা পরিবর্তন বলতে বুঝি সেটা হলো হয়তো বাহ্যিক পাঞ্জাবি পরতেছে, টুপি মাথায় দিছে, দাড়ি রেখেছে, বোরকা পরছে, বাহ্যিক পরিবর্তন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিবর্তনটা মানুষের আনতেন সেই পরিবর্তনটা শুধু বাহ্যিক না, উপরের থেকে ভিতরে বেশি পরিবর্তন, ভিতরের পরিবর্তন বেশি দরকার মানুষের উপরের চাইতে। উপরের পরিবর্তন যতটুকু সহজ, ভিতরের পরিবর্তন এতটুকু সহজ না। তা আমার মূল প্রথম পয়েন্ট যেটি সেটি হলো যে এই শিক্ষকতা পেশাটা এটা নবীওয়ালা পেশা, এটা নবী রাসুলদের পেশা। তো এই নবী রাসুলদের পেশা মনে করে যদি আমরা শিক্ষকতা করি তাহলে আমার এই শিক্ষকতাটা একটা ইবাদত, শিক্ষকতা একটা বড় ইবাদত। এবং একজন শিক্ষক তিনি শিক্ষকও তিনি একজন দায়ী ইলাল্লাহ, এবং এই দায়ী ইলাল্লাহর কাজটা, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার কাজটা শিক্ষক যেভাবে যত সহজে পারেন এটা অন্যরা এত সহজে পারেন না। কারণ শিক্ষকের কথা তার ছাত্রছাত্রী শুনে, শিক্ষকের কথা তার ছাত্রছাত্রীর অভিভাবকেরা শুনে, শিক্ষকের কথা তার জাতি শুনে, তাদের জন্য এই দাওয়াতের কাজটা অত্যন্ত সহজ। এই জন্য এটা আম্বিয়া আলাইহিমুসসালামদের নবী রাসুলদের পেশা মনে করেই আমরা শিক্ষকতা করব। এটা সবসময় খেয়াল রাখবো যে আমাদের সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম এক একজন শিক্ষক ছিলেন, আর আমি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, শিক্ষাদানের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পদ্ধতিগুলো অনুসরণ করব। নবী রাসুলদের পদ্ধতির উপরে, শিক্ষাদানের পদ্ধতির উপরে ইন্টারনেটে আমার আলোচনা আছে, আপনার রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের শিক্ষাদান পদ্ধতি, নবী সাল্লাম কী পদ্ধতি অবলম্বন করে সাহাবিদেরকে শিক্ষা দিতেন। তো একজন শিক্ষক তিনি এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন, এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করেন তাহলে তিনি হবেন শ্রেষ্ঠ শিক্ষক, দেশের শ্রেষ্ঠ শিক্ষক, সমাজের শ্রেষ্ঠ শিক্ষক, ছাত্রছাত্রীদের নিকটে শ্রেষ্ঠ শিক্ষক হবেন যিনি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের শিক্ষাদান পদ্ধতিগুলো অনুসরণ করবেন, কারণ তাকে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি শিক্ষক হিসাবে পাঠিয়েছেন।